بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. এই রহস্য উদ্ঘাটন করা খুব মুশকিল, কারণ কোরআন হাদিসের কথা নয়, কোরআন হাদিস বিরোধী কথা। এই জন্য রহস্য বুঝাচ্ছে, অযৌক্তিক কথা। উজুর বিকল্প হইল তেয়াম্মুম, তেয়াম্মুমে গিয়ে নিয়ত করা ফরজ হয়ে গেল একবারে, আর উজুতে মুস্তাহাব হলো, করলেও চলে না করলেও চলে, দুটো দিয়ে ফরজ। সহি হচ্ছে যে নিয়ত করা প্রত্যেক আমলের ক্ষেত্রে ফরজ, সুতরাং উজুতেও নিয়ত ফরজ আর তেয়াম্মুমে নিয়ত ফরজ। তায়াম্মম তখনই করবেন দুইটি ক্ষেত্রে, সহি হাদিসের আলোকে তায়াম্মম করবেন দুইটি ক্ষেত্রে। এক হচ্ছে পানি পাচ্ছেন না, নেই, ফালাম তাজিদু মান, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন এই মাসলা, কি তোমরা পানি পাচ্ছ না, পানি নেই, পাচ্ছেন না, দু চার কিলোমিটার মধ্যে নেই। উজু করার জন্য কত দূর আর খোঁজা যাবে, দুই তিন কিলোমিটার খোঁজা যাবে, নেই ওর মধ্যে। আল্লাহ বলেন যে 10 কিলোমিটার গিয়ে খুঁজো তুমি, নেই। ব্যাস, আরেকটি হচ্ছে পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে সক্ষম নন, পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, প্রাণের আশঙ্কা আছে, বা রোগ বেড়ে যাবে তার চেয়ে হালকা, অথবা যেই রোগের চিকিৎসা চলছে সেই চিকিৎসায় বিলম্ব হয়ে যাবে, কষ্টকর, পানি ব্যবহার করা কষ্টকর এই দিক দিয়ে, অসুখের দিক দিয়ে কষ্টকর, মানে ঠান্ডার কষ্টতে চলবে না, যে শীত পৌষ মাসে ঠান্ডা লাগছে তেমন করিনি, চলবে চলবে না। যদি পৌষ মাসের কনকনে ঠান্ডাতে, মাঘ মাসের কনকনে ঠান্ডা আমাদের দেশে, আর ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা নেই, তাতেই যদি তেমন বিকল্প না চলে, পানির বদলে মাটি ব্যবহার করা, উজুর বদলে করলাম কি করলাম, তেয়াম্মম যদি না চলে, তাহলে জানাজা সামনে আছে, বা ঈদ, ঈদের জামাত দাঁড় হয়ে গেছে, জানাজার জামাত দাঁড়িয়ে গেছে, তেমন করে দৌড় দিলেন, লেগে গেলেন, চলবে? অথচ পানি সামনে মজুদ আছে, চলবে না। কারণ দুইটি ক্ষেত্রে তেয়াম্মম উজুর বিকল্প হলো দুইটি ক্ষেত্রে, এটি হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। কিন্তু হানাফি ফিকার কথা শুনেন, বলছেন যে ওয়াজুজু তায়াম্মুম লিসাহিহ আল মুকিমে, বলছে তায়াম্মুম জায়েজ, আবার তার অনুবাদ দিয়ে বলি, বলছে সুস্থ মুকিম, মুকিম মানে যে বাড়িতে আছে, বাড়িতে আছেন আপনি, বাড়িতে আছেন মানে পানি আছে, গ্রামে আছেন পানি আছে, বাড়িতে বাড়িতে পানি আছে, পাড়ায় পাড়ায় পানি আছে, বলছে আপনার জন্য তেমন জায়েজ হয়ে যাবে, আর সুস্থ আপনি। আবার সামনে জানাজা উপস্থিত হইলে দেখছেন যে জানাজা এখন আল্লাহু আকবার হইতে যাচ্ছে, আর আমি এখন বাড়িতে আছি, উজু করতে গেলে ওইদিকে জানাজা জামাত ছুটে যাবে, তাড়াতাড়ি করে তেমন করে জামাতে লেগে যান। এটা হলো হানাফি ফতোয়া, কোরআন হাদিসের ফতোয়া না এটি। যদি তার ওলি অন্য কেউ হয়, ওলি অন্য কেউ হয় মানে থামাইতে পারছে না, তাহলে আর নিজে ওলি হলে ও না গেলে তার জানাজা হচ্ছে না, সেই জন্য অন্য কেউ কথা বলেছে। উজু করতে গেলে নামাজ ছুটে যাবে, জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে তাহলে তার জন্য তেয়াম্মুম করা জায়েজ। তারপরে আরো শোনেন পাঁচ নম্বর, বলছেন তদ্রুপ কেউ ঈদের জামাতে হাজির হলো এমন তো অবস্থায় সে আশঙ্কা করলো যে উজু করতে গেলে তার ঈদের জামাত ছুটে যাবে, তার জন্য তেয়াম্মুম জায়েজ। এগুলি ফতোয়া হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের পরিপন্থী ফতোয়া, বিরোধী ফতোয়া। এগুলি হচ্ছে ফিকার কিতাবের মাসলা মাসাইল, যেগুলি ছেড়ে দেওয়া ফরজ, যেগুলি ছেড়ে দেওয়া ফরজ। আল্লাহ পাক বলেছেন ফালাম তাজিদুমান, নবী সাল্লাম বলেছেন যে যেখানে কষ্ট হবে, যেখানে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, সেখানে তায়াম্মুম। এক সাহাবীর যখন মাথায় জখম ছিল, আর ওই অবস্থায় তার সাথীরা ওকে গোসল ফরজ হয়েছিল, আর বললো যে না না তোমার স্বপ্নদোষ হয়েছে, গোসল করা ছাড়া উপায় নেই, গোসল করিয়ে দিল। তারপরে মাথায় পানি ধরে সাহাবি মারা গেলেন। নবী করিম সাল্লাম যখন শুনতে পেলেন তখন খুব অসন্তুষ্ট হলেন সাহাবিদের উপর, বললেন কাতালুহু কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের বিচার করুক, এরা তাকে হত্যা করেছে, খুন করেছে এই ভুল ফতোয়া দিয়ে। তাহলে বোঝা গেল যে রোগের ক্ষেত্রে তায়াম্মুম হচ্ছে উজুর বিকল্প, আর জামাত ছুটে যাচ্ছে সামান্য কথা তার জন্য, আর তাও আবার কিসের জামাত, ঈদের নামাজ তাদের কাছে ফরজে আইন নয়, ঈদের নামাজ হানাফি মজহাবে ফরজে আইন নয়, সুন্নতে মুআক্কাদ অথবা ফরজে কিফায়া। আচ্ছা, আর এ কি বলে জানাজার নামাজ, ওটাও ফরজে আইন না, ফরজে কিফায়া। ফরজে কিফায়া ছুটে যে আমার গ্রামবাসী নামাজ পড়লো, হয়ে গেল, আমার কি নামাজ পড়ার প্রয়োজন রয়েছে? এক। দুই নম্বর কথা, জানাজার নামাজে দ্বিতীয় তৃতীয় জামাত করা যাবে না এমন কোন দলিলও নেই। নবী করিম সাল্লাম এশা পরে শুয়ে গেছিলেন, আর মসজিদ নবীর যে ঝাড়ু দিতেন এক মহিলা, কালো মহিলা, সে রাতে ইন্তেকাল করে যায়। সকালের আগে ফজরের আগে সাহাবাইকে আমরা দাফন করে দেয় জানাজা পড়ে। সকাল হয়ে খুঁজছেন, কি ব্যাপার ওই কালো মহিলাকে দেখে না মসজিদে ঝাড়ু ঝাড়ু দিত, কোথায় কি ব্যাপার? বলছে মা তা ফিলবা রেহা, রাত্রে মারা গেছে। নবী সাল আফালা আজান তুমি বলুনি কেন আমাকে? আরে মসজিদের খাদে মসজিদ ক্লিন করে, কত ভালো কাজ করে, নেকির কাজ করে, আমি তার জানাজে হাজির হইতাম, কেন বলনি? রাগলেন নবী করিম সাল্লাম তাদের উপর, দুল্লুনি আলা কবরি, বলো তার কবর কোথায় রয়েছে। সকালবেলা দিন হয়ে রাত্রে জানাজা হয়ে গেছে, কত পরে নবী সাল্লাম যাচ্ছেন, আর যাওয়ার পরে কবর সামনে করে জানাজা নামাজ পড়ছে। তাহলে হাদিস কি প্রমাণ করে যে প্রথম জামাত হয়ে গেছে, দ্বিতীয় হয়ে গেছে, তৃতীয় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি গিয়েছেন বাড়ি, গেলে এখান থেকে খবর পেলেন, মায়ের ইন্তেকাল হয়েছে, বাবার ইন্তেকাল হয়েছে, ভাইয়ের ইন্তেকাল হয়েছে, স্ত্রীর ইন্তেকাল হয়েছে, খবর পেলেন, আর গিয়ে পৌঁছিলেন, যাওয়ার পরে দেখলেন জানাজা দু তিন চার দিন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি গেলেন, আমার স্ত্রী জানাজা আমি পড়বো, কবর সামনে করে জানাজা পড়েন আপনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আর কি চান আপনি? তেমন চলবে তার জন্য জামাত ধরার জন্য না, যেগুলি চলবে সেগুলি নাজায়েজ এই মজহাবে, যেগুলি চলবে সেগুলি নাজায়েজ। কি চলবে বললাম, দুই দিন তিন দিন হয়ে গেলে দ্বিতীয় তৃতীয় জামাত করেন। আর এইরকম বহু লোক আমরা এই অবস্থায় পড়ি। আমি একবার আল কাসিম থেকে দেশে গেলাম, তো আমার এক নিকট আত্মীয় মহিলার ইন্তেকাল হয়েছে, খুব নিকটের, গেলাম, যাওয়ার পরে জানাজার নামাজ পড়লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর এই হাদিসের উপর আমল করলাম। আমার দেখার প্রয়োজন নেই যে অমুক কি বলেছেন, তমুক কি বলেছেন, অমুক হুজুর আর অমুক ইমাম কি বলেছেন। আমার দেখার প্রয়োজন রয়েছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুল্লুনি আলা কবরিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সহিহ বুখারী শরীফের হাদিস, যে আমার কবর বাতিলে দাও ওই মহিলার, আমি জানাজার নামাজ পড়বো। আর জানাজা পড়লেন গিয়ে কবরকে সামনে করে, আমি জানাজার নামাজ পড়লাম। এই সুন্নতের প্রচার করতে হবে, আর এই ভিত্তির ফতোয়াগুলিকে সরাইতে হবে, তাহলেই তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হতে পারবো। জি, তাতে অসুবিধা নেই, আপনি কবর সামনে করে আপনি নামাজ পড়বেন, একটু দূরে দূরে সরে পড়েন, কবরের উপরে নামাজ পড়িয়েন না। আরো বেশ অনেকগুলি মাসলা মাসাইল আছে, কিন্তু কতক মাসলা মাসাইল আমি ছেড়ে দিচ্ছি, কারণ শেষ করা যাবে না। শুধু তাহারাত এবং নামাজ সম্পর্কে কিছু মাসলা মাসাইল আপনাদেরকে শোনাবো। হানাফি মাজহাবের একটি ফতোয়া হইল যে নাজাসাত দুই ভাগে বিভক্ত। নাজাসাত, নাজাসাত মানে বুঝেন তো, নাপাকি, নাপাক বস্তু, নাপাক বস্তু দুই ভাগে বিভক্ত, নাজাসাতে মোগাল্লাজা বা নাজাসাতে গালিজা আর নাজাসাতে খাফিফা। নাজাসাতে গালিজা তাদের কাছে যেমন রক্ত, মানুষের পেশাব বা এমন জানোয়ার যেগুলির গোস্ত খাওয়া যায় না সেগুলির পেশাব, পায়খানা, মদ, এগুলি হচ্ছে নাজাসাতে গালিজা। আর নাজাসাতে খাফিফা হচ্ছে যেসব পশুর গোস্ত খাওয়া যায়, যেমন বকরি, গরু, মহিষ, উট, এগুলির পেশাব বা গোবর, এগুলি হচ্ছে নাজাসাতে খাফিফা। তাদের মতে এই নাজাসাতে গলিজা বা নাজাসাতে খাফিফার কিছু অংশ শরীরে নিয়ে কাপড়ে লাগিয়ে গায়ে লাগিয়ে নামাজ হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন, মানবেন আপনি যে আপনার গায়ে মানুষের পায়খানা লেগে আছে বা কুকুরের পায়খানা লেগে আছে, গুড় লেগে আছে, হ্যাঁ, নামাজ পড়বেন নিয়ে? কখনো না। কিন্তু শোনেন, জেনে শুনে, জেনে শুনে শোনেন, তরজমাটা ওনার পড়ে শোনাচ্ছে, অনুবাদকের বলছে, অনুবাদ চার নম্বর, কোন ব্যক্তির শরীরে বা কাপড়ে, শরীরে বা কাপড়ে যদি এক দিরহাম বা তার চেয়ে কম পরিমাণ নাজাসাতে গলিজা মানে কঠিন নাপাকি বা কঠোর নাপাকি লাগে, যেমন রক্ত, মলমূত্র, মদ প্রভৃতি, তাহলে উক্ত অবস্থায় নামাজ পড়া জায়েজ। শরীরে অথবা কাপড়ে কি লেগে আছে, এক দেড়হাম বরাবর, এক দেড়হাম মানে একটা কি কয়েনগুলো দেখেছেন, কয়েন, আগে যুগে টেলিফোন করতাম, এখানে যারা পুরনো টেলিফোন থেকে আটানার একটু বড়, এটা এক দেড়হাম, তো এক দেড়হাম পরিমাণ কয়েন বরাবর এতটুকু জায়গায় পায়খানা লেগে আছে, পায়খানা লেগে আছে, মদ লেগে আছে কাপড়ে বা গায়ে, নামাজ পড়েন? কুকুরের পায়খানা হোক, নাজাসাতে গালিজা ওটাও, সব চলবে, অসুবিধা নেই। বিড়ালের পায়খানা হোক, শৃগালের পায়খানা হোক, এমনকি শকুরের পায়খানা হোক, অসুবিধা নেই, সবগুলি নাজাসাতে গালিজা। এই নিয়ে নামাজ চলবে হানাফি মজাবে। আর কিতাব হচ্ছে কদরি, যেই কিতাব সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। আচ্ছা নাজাসাতে খাফিফা নিয়ে বলছে, ওতে আরো বেশি চলবে, কারণ খাফিফা যখন হালকা হয়ে যাচ্ছে বলছে, তারপরে তর্জমা করে শোনায় আপনাদেরকে। আর যদি নাজাসাতে খাফিফা মানে হালকা নাপাকি লাগে, যথা হালাল প্রাণের মূত্র, তাহলে কোন অঙ্গের বা অংশের এক চতুর্থ অংশ পরিমাণ না হলে উক্ত অবস্থায় নামাজ পড়া জায়েজ। তাহলে শরীর সাড়ে তিন হাতের মানুষ আপনি কি করেন, চার ভাগে ভাগ করেন, চার ভাগে ভাগ করেন মানে পোনে এক হাত, তাহলে সাড়ে তিন হাতের মানুষ, তাহলে পোনে এক হাত কমপক্ষে, পোনে এক হাত পর্যন্ত আপনার শরীর মাথা থেকে, তাহলে এই পর্যন্ত পোনে এক হাত, পোনে এক হাত এখানে চলে আসে বুক পর্যন্ত, বুক থেকে নিয়ে মাথা পর্যন্ত কারো যদি পেশাবে ডুবে থাকে ওই অবস্থায় নামাজ হয়ে যাবে হানাফি মাযহাবে। নেবেন জি, কারণ না নাজাসাতের কাছে, না পাকি যখন না পাকি আপনাদের কাছে, তো না পাকি নিয়ে নামাজ হবে না, এটা হচ্ছে ফতোয়া। সে যারা বলেছেন যে যেসব প্রাণের গোস্ত খাওয়া যায় সেগুলি পাক, সেই মশলা যখন আসবে তখন তাদের মশলা আলাদা, কারণ তারা বলছে পাক, কিন্তু আপনি না পাকও বলছেন আবার না পাক নিয়ে নামাজ পড়ার কথা বলছেন। নাজাসাতে গালিজা বলছেন একবারে, নোংরা না পাকি, কুকুরের পায়খানা, মানুষের পায়খানা, মানুষের পেশাব, আর তারপরে এক দেড় বরাবর কাপড় এনিয়া শরীরে নিয়ে নামাজ জায়েজ হবে, কেমন ফতোয়া হইল এগুলি? কি কোরআন হাদিসের ফতোয়া? না, ফতোয়া নাই, এইসব ফতোয়া ছেড়ে দিতে হবে। নামাজের বিষয়ে আসি এখন। নামাজের মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফি ভাইরা আসর নামাজ বিলম্ব করে পড়ে, জোহর নামাজ বিলম্ব করে পড়ে, ঠিক না, ফজর বিলম্ব করে পড়ে। জোহর আসর বিশেষ করে বলছি, এখানে জোহর আসরের মাসলাটি নিয়ে এসেছে, তারপরে ফজরও রয়েছে সামনে। বলছে কিতাবুস সালাত নামাজের অধ্যায়ে, وأول وقت الظهر إذا زالت الشمس وآخر وقتها عند أبي حنيفة رحمه الله تعالى إذا سار ظل كل شيء مثله سوى فيض الزوال। জোহরের আউয়াল ওয়াক্ত হচ্ছে সূর্য গড়ে যাওয়ার পর, এটা ঠিক আছে, কারণ হাদিসে আছে ওয়াক্ত জোহর ইজা জালাত الشمس, সূর্য মাথার উপর থেকে গড়ে গেলেই কি হবে, জোহর আউয়াল ওয়াক্ত হয়ে গেল। কিন্তু শেষ ওয়াক্ত হাদিসে, সহি হাদিসে এসছে যে আখের ওয়াক্ত জোহর যখন আসর শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে ইজা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, যখন প্রত্যেকটি বস্তুর ছায়া তার সমান হবে। মানে কাঠি একটা খাড়া করেন, খাড়া করে দেখছেন যে তার কাঠি সমান তার ছায়া হয়ে গেছে, তাহলে কি হয়েছে, আসরের সময় হয়ে গেছে, মানে জোহরের ওয়াক্ত বেরিয়ে গেছে। কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, দুই কাঠি হইতে হবে, এক কাঠি না, দুই কাঠি হইলে জোহরের সময় শেষ হইল, আর তার সাথে সাথে ফাইয়ে জওয়াল, ওটা সবার কাছে বাদ। ফাইয়ে জওয়াল বলে দুপুরের সময় যখন মাথার উপর বেলা, তখন সামান্য একটা ছায়া থাকে, সামান্য একটা ছায়া থাকে, গ্রীষ্মকালে কম থাকে, কারণ মাথার উপর দিয়ে যেহেতু সূর্য যাচ্ছে কম থাকে, আর শীতকালে যেহেতু ওই দিক দিয়ে পালিয়ে যাচ্ছে, পূর্ব দিকে উঠছে আর ওই দিক দিয়ে সূর্যটা পালিয়ে যাচ্ছে, এই জন্য দেখা যাবে যে এরকম করে খাড়া করলে মাথার উপরে বেলা আছে, মানে এই সামনে আছে, কিন্তু ছায়াটা বড় হচ্ছে, এটাকে ফাইয়েজ জওয়াল বলে। ওই ছায়াটা বাদ দিয়ে এক কাঠি হওয়াটা সহি হাদিস, এক কাঠি যখন হয়ে গেছে জোহর রক্ত শেষ, আসর রক্ত শুরু। কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ নিকটে না, দুই কাঠি হইতে হবে, দুই কাঠি হলে তাহলে আসরের নামাজ তিনটাই পড়তে পারছেন না, সাড়ে তিনটাই পড়তে পারছেন না, কয়টাই, পাঁচটাই গিয়ে। এই জন্য হানাফি ভাইরা পাঁচটার আগে তাদের মসজিদে বা সাড়ে চারটা পাঁচটা হয়ে যায় অনেক সময়, যখন সাড়ে ছটায় বেলা ডুবে আমাদের দেশে, তখন তারা পাঁচটা তারপরে নামাজ পড়ে, তার আগে তারা নামাজ পড়ে না, আর জয়ীফ দুর্বল নামাজ তারা পড়ে, সহি হাদিস মোতাবেক তারা এই আসরের নামাজ পড়ে না, আসরের নামাজ বিলম্ব করে নামাজ পড়ে। অথচ নবী সাল্লাম বলেছেন যে আসরের নামাজ বিলম্ব করে নামাজ পড়া হচ্ছে তিলকা সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ বিলম্ব করে নামাজ পড়া, আরামসে লম্বা শুইল আর শোয়ার পরে উঠল, এখন পাঁচটা বাজছে, ঘুম যথেষ্ট হয়ে গেছে, তিনটার সময় খেয়ে শুয়েছে, পাঁচটায় উঠছে, যথেষ্ট না, তিলকা সালাতুল মুনাফিকিন, এন করো আরবান, চারটা ঠক্কর লাগাইলো, ধাধা করে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে কারণ বেলা যাচ্ছে, না এইরকম নামাজ না। তারপরে শুনেন ওয়াকাল আবু ইউসুফ ও মোহাম্মদ, দেখেন বিরোধিতা, ইমাম সাহেবের ওস্তাদের বিরোধিতা করছেন, আবু ইউসুফ এবং মোহাম্মদ দুইজনে বলছে এজা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, যখন প্রত্যেক বস্তুর ছায়া তার বরাবর সমান হয়ে যাবে, তখন জোহরের সময় শেষ আর আসরের সময় শুরু। এটি হচ্ছে সহি হাদিস। সহি হাদিস মোতাবেক ইমাম আবু ইউসুফ মোহাম্মদ আমল করেছেন, আমরাও তার মোতাবেক আমল করব। ইমাম হানিফা কি বললেন না বলবেন আর অন্যরা কি বললো না বললো ওই সব দেখার না, আমাদের দেখার বিষয় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাম থেকে কি প্রমাণিত রয়েছে। তাহলে এই হচ্ছে মজহাবের দুর্বল হাদিস বা দুর্বল মাসলাগুলি, দুর্বল ফতোয়াগুলি। আজানের বিষয় মাসলা আরো রয়েছে, এইরকমই ফজরের বিষয়টি। ফজর আমাদের দেশে পড়ে একেবারে সূর্য উঠার সামান্য 15 মিনিট আধা ঘন্টা আগে নামাজ পড়ে, অথচ নবী সাল্লাম গালাসে মানে ভোরের অন্ধকারে নামাজ পড়তেন। মহিলারা সালাম ফিরে নামাজ পড়ে, সহি বুখারীতে হাদিস রয়েছে, বাড়ি ফিরে যেত মা ইউ রাফনা মিনাল গালাস, বুখারী শরীফ হাদিস বলছি, অন্ধকারের জন্য চেনা যেত না যে এগুলি কে। কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে হানাফি মসজিদের পাশে দাঁড়িয়ে যান, চেনা যাবে না যে কে যাচ্ছে, এটা রহমতুল্লাহ যাচ্ছে না এটা ফরিদ যাচ্ছে না এটা আবদুল্লাহ যাচ্ছে না এটা মুজাহিদ যাচ্ছে, চেনা যাবে না স্পষ্ট। আমি আমার মহল্লায় নামাজ পড়তাম, নামাজ পড়ে আমার খালার বাড়ি ছিল আরেক মহল্লায়, হেঁটে যেতে 10 মিনিটের বেশি লাগে, 15 মিনিট লাগে। ওখানে গিয়ে দেখছি যে তাদের আজান হইল, আর যদি কেউ আজান আগে দিয়েও দিয়ে দেয় এখন উজু করছে সাহেবরা। আমি নামাজ টামাজ শেষ করে তসবি পড়ে ওই মহল্লা গেছি একটু খালার সাথে দেখা করে আসি, খালা তো ভাইদের সাথে একটু গল্প সল্প করে আসি, যাচ্ছি ওখানে গিয়ে এখন ওরা উজুতেই আছে আর আমাদের নামাজ শেষ হয়ে গেছে, শেষ করে ওদের মহল্লায় পৌঁছে গেছি। এই হলো তাদের ফজর নামাজের অবস্থা সহি হাদিসের বিপরীত। আজান সম্পর্কে, আজান সম্পর্কে দুই রকমের আজান রয়েছে সহি হাদিসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান রয়েছে আর একামত রয়েছে। একামত একরা এবং আজান তারজিহ নেই, তারজিহ নেই মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর বাস, কিন্তু এটাকে আরো ডবল মানে আরো চারবার এটাকে তারজিহ বলা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে বা হানাফি মাযহাবে আজানে তরজি নেই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান আমল হয়েছে। কিন্তু একামত, একামতটা আবার মক্কা থেকে নিস, মদিনার আজান আর মক্কার একামত, এরকম কেন টানাপোড়া কেন? যদি নিতে হয় দুটোই, যেমন আমাদের ফতোয়া হচ্ছে যে আপনি দুই রকমই আজান একামত দিতে পারেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আজান দেন তরজিবিহীন তাহলে একামত একরা দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার সাদাল্লা ইলা সাদানা মুহাম্মাদুর যেমন এখানে একামত শুনছেন। আর আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা বিজয় হইল তখন নতুন মুসলমান হলেন, নতুন মুসলমান আর যুবক ছেলে আজান দিয়েছে খুব সুন্দর কণ্ঠ, মধুর কণ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনলেন যে এই ছেলেটিকে ডেকে নিয়ে এসো তো, কে ছেলেটি এত সুন্দর তার আওয়াজ গলা? আবু মাহজুরা, আজান দাও তো, এত সুন্দর গলা তোমার, আজান দাও। আজান দিলেন একেবারে সুন্দর, বলে ঠিক আছে তুমি মক্কার মুয়াজ্জিন, আজকে থেকে মক্কা বিজয় হলো আর মক্কার প্রথম মুয়াজ্জিন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আজানে তারজি ছিল মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তে করে বলে নিয়ে, এই চারটা বলে নিয়ে দুইবার দুইবার করে, চারবার হলো তাহলে বলে নিয়ে তারপরে জোরে আশহাদু আল্লা ইলাহা ইল্লা, আজানে যেটা বলছে তাহলে 4-15 উপরে 4 বেশি হয়ে গেলে কতটি হবে, কতটি আজানের কলেমা কতটি, 17-21 হবে তাহলে। হ্যাঁ বলে গেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 17টি আর 4টি যদি তরজি লাগানো হয় তাহলে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের কলেমার সংখ্যা হচ্ছে 21। তাহলে এটাও জায়েজ আছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওখানে সাব্যস্ত রেখেছেন মক্কায় সেটাও জায়েজ আছে। এই জন্য এই দেশে বা আমাদের দেশের যারা কোরআন এবং হাদিসের অনুসারী আহলে ভাইরা তারা দুই রকম আজান দেওয়া জায়েজ মনে করে এবং আজান হয় এরকম। মদিনা ইউনিভার্সিটিতে দুই রকমের আজান হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার আজানও হয় আর মক্কার আজান আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা ওই আজানও হয়। কিন্তু এই ফিকার কিতাবে দেখেন বলছেন আল আজানু সুন্নাতুন লিসসালাওয়াতিল খামসে ওয়াল জুমাতে দুনা মা সিওয়াহা, প্রথম কথা আজানকে সুন্নত করে হালকা করে দিয়েছে, অথচ আজান ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন গ্রামে বা শহরে যদি আজান না হয় তাহলে শয়তান ছেয়ে যাবে সব এলাকা, যাই হোক সুন্নত নয়। ওয়ালা তারজি আফিহ, তারপরে বলছেন যে এই আজানে তারজি জায়েজ নয়, হানাফি মজহাবে আজানে তারজি জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আবু মাহজুরাকে দিয়ে আজান দেওয়ালেন তারজি সহকারে মক্কাতে আর ফেকাতে, হ্যাঁ হানাফি ফকি কি বলছেন যে ওয়ালা তারজি আফিহ, তারজি আজানের মধ্যে তারজি দুরুস্ত নেই, বাংলায় তর্জম করছে আজানের মধ্যে তারজি দুরুস্ত নেই, তার কার উপর আপত্তি? অথচ সহি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আপত্তি। যদি তরজি যায় না মক্কাটা নেব না, তো ইকামত আবার মক্কা ডবল কেন নেব? ইকামতে কেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আল্লা ইলাহা এটা বল কেন আবার? এখান থেকে কিছু আর ওখান থেকে কিছু না, নিলে দুটোই নিতে হবে। আরো বেশ কিছু ফতোয়া আছে, সময় শেষ হতে যাচ্ছে, এই জন্য ছেড়ে দিচ্ছি। নামাজে হানাফি ফিকাতে নামাজের ফরজ মাত্র ছয়টি, নামাজের ফরজ মাত্র ছয়টি, দাঁড়ানো, তার আগে তাকবীরে তাহরিমা, তাহরিমা, কেয়াম দাঁড়ানো, আল কেরাত মানে পড়া, সূরা ফাতিহা নয় তাহলে, কেরাত যে কোনো কেরাত, আর রহমান আল্লাহ আল কোরআন খালাক আল্লাহ আকবার, নামাজ হয়ে যাবে, সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাবে, এমামেরও পর্যন্ত, কারণ এটা ফরজ বলা হচ্ছে সবার ক্ষেত্রে, মুক্তাদির ক্ষেত্রে, মুক্তাদি তো তাদের কাছে নাজায়েজ, কিন্তু ইমাম বা একা নামাজ পড়ছেন আর আপনি বলেন সুরা পড়ে নেন, বা সে গেল, সুরা ফাতিহা পড়া তাদের কাছে ফরজ নয়। কেরাত, রুকু, সেজদা, কাদা, আখিরা শেষ বৈঠক, শেষ বৈঠক কতটা করতে হবে, মেঘদার উত্তাসাহ, তাসাহ পড়ার পরিমাণ সহ, বসা শুধু কাদা বাস, তাহলে আত্মায়াত পড়া তাদের কাছে ফরজ নয়, সালাম ফিরা তাদের কাছে ফরজ নয়, ইতমিনানের সাথে নামাজ পড়া ধীরিস্থিরতার সাথে ফরজ নয়, রোকনগুলিকে সুষ্ঠুভাবে আদায় করা তাদিরুল আরকান, এগুলি তাদের কাছে ফরজ নয়। সহি হাদিসের আলোকে নামাজের ফরজ হচ্ছে কয়টি জানেন? চোদ্দটি, চোদ্দটি ফরজ। এই এক গেল। তারপরে শোনেন, তকবীর দেওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন আল্লাহু আকবার বলে নামাজ পড়েছেন, কোনদিন আল্লাহু আকবারের জায়গায় আর রহমান আকবার বলেছেন, আর রহমান জলিলুন, আর রহমান কদিরুন বলেছেন? শোনেন, বলছেন, ফাইন কালা, যদি বলে ইমাম সাহেব বা মুক্তাদি যে কেউ বদলা মিনাত তাকবীর, তাকবীর না বলে আল্লাহু আজাল, আল্লাহু আজম, আল্লাহু রহমান বা আর রহমান আকবার, আজজাহু ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ, আবু হানিফা মুহাম্মদ দুজনে বলছেন, আমি মুহাম্মদুল্লাহ বলছেন, যে যাই যাই। হ্যাঁ, শুধু তাই নয়, বরং নুরুল আনোয়ার কিতাবে রয়েছে, আলেম ফাজেলে যে কিতাবটি পড়া হয়, উসুলে ফেকার কিতাব, তাতে রয়েছে যে ফার্সিতে যদি নামাজ পড়ে আর বলে আল্লাহ আকবার বলার দরকার, আল্লাহ বুজুর্গ বার তার আস্ত, ব্যাস নামাজ হয়ে যাবে, আল্লাহ বুজুর্গ বার তার আস্ত, ফার্সিতে বললে নামাজ হয়ে যাবে, ফার্সিতে নামাজের তকবীর হয়ে যাচ্ছে, সূরা ফাতিহা হয়ে যাচ্ছে, আর যখন জুমার খুতবার বিষয় আসছে আর ঈদের খুতবা বলছে যাই যাবে না, কেমন ফুটো দেখলেন? খুতবা শুনে মানুষ হেদায়ত হবে, বেনামাজি নামাজি হবে, বিদাতি হেদায়তি হবে, সুন্নতি হবে, সেখানে জায়েজ হলো না খুতবা, বাংলা ভাষায় খুতবা জায়েজ হলো না, উর্দু ভাষায় খুতবা জায়েজ হলো না, এ ভিত্তিহীন ফতোয়া, আর যুক্তিহীন ফতোয়া, যুক্তি বিরোধী ফতোয়া। যুক্তিসঙ্গত হচ্ছে যেই দেশের লোক যেই ভাষা বোঝে সেই ভাষাতে খুতবা খেদাব করতে হবে, সম্বোধন করতে হবে, যুক্তির উল্টো ফতোয়া। আর এইখানে নামাজের মধ্যে আল্লাহ বুজরুক বার তারাস, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, এগুলি ফার্সিতে বলে নামাজ হয়ে যাবে, জাওয়াজাল কিরাত বিল লুগাতিল ফারসিয়াতে, যদি কারো দেখার ইচ্ছা হয় নুরুল আনোয়ার, উসুল ফিকার কিতাব, কওমি মাদ্রাসাতেও পড়া হয়, আলিয়া মাদ্রাসাতেও পড়া হয়, পড়েছেন না মুজাহিদ? এই যে জি বলছেন, জি। আরো যদি আলেমরা থাকে তো বলবেন, আর আমি পড়িনি, শুধু পড়িয়েছি নুরুল আনোয়ার, কারণ আহলে হাদিস মাদ্রাসাগুলি তো নুরুল আনোয়ার আগে যুগে পড়াইতো, আর আমি ছাত্র জীবনে পড়েছি, শিক্ষকতা জীবনে এখানে আসার আগে আমি পড়িয়েছি ওই নুরুল আনোয়ারে, ফার্সিতে তকবীর, ফার্সিতে সূরা ফাতিহা জায়েজ আছে, নামাজ জায়েজ হয়ে গেল, নামাজের বাইরে খুতবাটা জায়েজ হলো না, বড় আফসোসের কথা। তাহলে তাকবীর দিতে হবে আল্লাহু আকবার দিয়ে, কারণ এটি হচ্ছে নবী সাল্লামের সন্নত তরিকা, এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছেন লা ইয়াজুজ, জায়েজ নয়, আল্লাহু আজাল, আল্লাহু আজাম, আল্লাহু কদির, আল্লাহু গফুর, এগুলো চলবে না, বলছেন লা ইয়াজুজ ইল্লা আন ইয়াকুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হবে। আর একটু উনি জায়েজ করেছেন আল্লাহু আকবার নাকিরা না বলে আল্লাহুল আকবার অথবা আল্লাহুল কবির বললেও চলতে পারে, ইমাম আবু ইউসুফ বলছেন। কিন্তু আমি বলবো যে অন্যান্য ওলামারা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, মুহাদ্দিসিন কেন, ইমাম বুখারি, মুসলিম, সমস্ত মুহাদ্দিসিন কেন বলেছেন না, নবী সারা জিন্দেগিতে কোনদিন আল্লাহুল কবির বলেননি, আল্লাহ কদির বলা তো দূরের কথা, আল্লাহ রহমান আজাল বলা তো দূরের কথা, আল্লাহ আল্লাহুল আকবার বা আল্লাহুল কবির বলেনি, আল্লাহ আকবার বলেছেন, আল্লাহ সবচাইতে বড়। সুতরাং আল্লাহ আকবার দিয়ে নামাজ পড়তে হবে, তাছাড়া অন্য কিছু বলে নামাজ তকবীর তাহরিমা শুদ্ধ হবে না। সময় আর একটি ফতোয়া হানাফি ফিকার ফতোয়া হচ্ছে ওয়ায়ুকরাহু তাকদিমুল আবদে ওয়াল আরাবি ওয়াল ফাসিক ওয়াল আমা, বলছে যে এমামতি দেওয়া গোলামকে যদি দাস হয় কৃত দাস, তো এমামতি দেওয়া মকরুহ তাদের কাছে। বেচারা গোলাম হয়ে গেছে, ভাগ্য চক্রে গোলাম হয়ে গেছে, এটা আবার তার ইমানে কি দুর্বলতা আছে? দুর্বলতা আছে, আল্লাহ বলা হইতে পারে গোলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবি, বহু তাবেইন, বড় বড় আলেম হয়েছেন তারা। নাফে মাওলা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের স্বাধীনকৃত গোলাম নাফে, বড় আলেম ছিলেন তাবেইনদের মধ্যে। এরকম বহু রয়েছেন সাহাবায়ে কেরাম তাবেইনদের মধ্যে। তারপরে আরবি না হয় বেদুইন, ফাসিক না হয় ফাসিক, ঠিক আছে, তাদের ইমামতি মাকরুহ। ওয়াল আহমা অন্ধ, হানাফি মাযহাবে অন্ধের ইমামতি মাকরুহ। আরাফার মাঠে বর্তমানে আজকে প্রায় বিশ পঁচিশ বছর থেকে, কারণ আমার সৌদি আরবে একুশ বছর হয়ে যাচ্ছে, তো এই বিশ একুশ বছর থেকে দেখে আসছি প্রত্যেক হজে যে এমামতি করেন আরাফার বড় জামে মসজিদের, মসজিদ নামের আর কে বলেন? হ্যাঁ, সৌদি আরবের বর্তমান প্রধান মুফতি, তার নাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলী শেখ, তিনি দুই চোখের অন্ধ। তাহলে কি মাকরু ইমামতি হচ্ছে আরাফাই এ হানাফি ফিকার মতে? একটি এটা বাস্তব বলতে পারেন, হ্যাঁ হ্যাঁ মাকরু হচ্ছে। তিনি ইমামতি ওখানে করতেন না, কিন্তু তিনি ছিলেন মসজিদে দিরার, রিয়াজে মসজিদে দিরার ইমাম। রিয়াজে সবচেয়ে বড় যে মসজিদ জামে কবির যেটাকে বলা হয়, যেমন শিখর জামে কবির বলা হচ্ছে এই মসজিদকে, রিয়াজের জামে কবির বলা হয় দিরার বড় জামে মসজিদ, আমি দেখেছি নামাজ পড়েছেন। সেখানকার ইমাম ছিলেন বিনবাজ আগে, আর এখন এই আলে শেখ রয়েছে এখনো অন্ধ। তাহলে কি মাকরু ইমামতি এত যুগ যুগ ধরে তিরিশ চল্লিশ বছর ধরে চলে আসছে? আরো শোনেন, এখন এগুলি তো না হয় মানুষের আমল, মানুষের আমল আমরা পেশ করব না, এমনিতে পেশ করলাম দলিল হিসাবে যখন পেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে গিয়েছেন, মদিনার মসজিদে নবীর ইমাম নায়েব, তার অ্যাসিস্ট্যান্ট স্থলাভিষিক্ত নিযুক্ত করেছেন কাকে বলতে পারেন? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আল আমা, দুই চোখের অন্ধ। আমরা জেহাদে যাচ্ছি, তুমি যতদিন আমরা আসবো না, আমি আসবো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আসবো না, তুমি এই মসজিদে নববীর ইমামত করবে। তাই নবী সাল্লাম কি মাকরু ইমামতি দিয়ে গেছেন? অন্ধ হইল বেচার আল্লাহওয়ালা যদি হয়, আলেম হয়, দিনদার হয়, হাফেজ হয়, সুন্দর কেরাত হয়, তাহলে তার ইমামতির বাধা কোথায়? এমতের বাধা হচ্ছে ফাসিক যদি হয়, বিদাতি যদি হয়, গুনাহগার হয়, অথবা আপনার এই রকম যেগুলি ত্রুটি রয়েছে শরীয়তে সেগুলি হয়, বা শুদ্ধ কেরাত পড়তে জানে না, বা ভালো আলেম আছে, তাহলে ভালো আলেম আছে তাহলে এই নগণ্যকে কেন দিবেন, তার ছোটকে কেন এমামতি দিবেন, যোগ্যকে এমামতি দেন, এগুলি বিষয় রয়েছে। কিন্তু বেচারা শুধু অন্ধ, সেই জন্য তার এমামত মাকরু হয়ে গেল, এই এক ফতোয়া সহিহ হাদিস বিরোধী। হানাফি ফতোয়া, একটি ফতোয়া দিয়ে শেষ করি, সেই ফতোয়াটি শুনলে হাসবেন, শুনলে হাসবেন আপনারা, হাস্যকর ফতোয়া। হানাফি ফতোয়া কি বললাম, যে তাদের কাছে নামাজের ফরজ হচ্ছে ছয়টি, তার মধ্যে সালাম আছে কি না? শুধু তাশাহুদের সমান বসে, আত্মাহতের সমান, শুধু আত্মাহত, আল্লাহ সাল্লি আল মাহমুদ, তাদের কাছে ওটা সুন্নত। দুরুদ পড়া, দুরুদ ইব্রাহিম পড়া তাদের কাছে সুন্নত। আর সহি হাদিসের আলোকে আমরা যা বিশ্বাস রাখি তা হচ্ছে দুরুদ পড়া হচ্ছে রুকুন ফরজ, দুরুদ ইব্রাহিম ছাড়া নামাজ হয় না। তাহলে দুরুদ কে বেশি পড়ে চিন্তা করেন? হ্যাঁ, বিদাতিরা বিদাতি দুরুদ বেশি পড়ে, বিদাতি দুরুদ আল্লাহ পাক কবুল করবেন না, সুন্নতি দুরুদ আল্লাহ পাক কবুল করে, সুন্নতি দুরুদ আমাদের কাছে ফরজ, না পড়লে নামাজ হবে না। আচ্ছা, তাদের কাছে তাশাহুদ পড়াও ফরজ, মানে আসসালাম আলাইক আইয়ুহান নবী পড়াও ফরজ না, শুধু বসা, মেকতারুত তাশাহুদ বসাল কাদা, বসতে হয় বাস, তার মানে দুই মিনিট বসেন, দুই মিনিটের মধ্যে আত্মাহাত পড়া যেতে পারে, মানে আত্মাহাত পড়লেন না, বসে থাকলেন, আপনার নামাজ হয়ে যাবে। তারপর দিলেন টান, কি করলেন, দিলেন টান, দেন বাস, নামাজের বিপরীত কোন কাজ করে টান দেন, এটা হচ্ছে হানাফি ফতোয়া। হানাফি ফতোয়ার কিতাবে এটাকে লিখেছে আল খুরুজ বিসুনাইহি, ইচ্ছাকৃত নামাজ বিরোধী কোন কাজ করে নামাজ থেকে এক্সিট করতে হবে, নামাজ থেকে এক্সিট করতে হবে। যেমন কেউ যদি ছুটি দেয় না, মালিক ছুটি দেয় না, সৌদি আরব থেকে আমি এক্সিট করব, যাব, তাহলে একটা বদমাশি দুষ্টামি করুক, হ্যাঁ, রাস্তায় গিয়ে কোনো বদমাশি একটা মারামারি করুক, অথবা কোনো মহিলার গায়ে হাত দিয়ে দিক, থাকতে পারবে? খালাস, তো এইরকম করলে নামাজ হয়ে যাবে। শোনেন ফতুয়া, হানাফি ফতুয়া, অথচ নবী করিম সাল্লামের সারা জিন্দেগি শুরু হয়েছে নামাজ তাকবীরে তাহরিমা দিয়ে, আর শেষ হয়েছে সালাম দিয়ে। হাদিস শোনাবো, নবী করিম সাল্লামের উক্তি শোনেন, মিফতাহু সলাতে আত-তাহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু, গোসল, গোসল ফরজ থাকলে, ও তাহরিমু হাত-তাকবীর, নামাজের তাহরিমা আরম্ভ হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আর রহমান আকবার নয়, তাকবীর আল্লাহু আকবার বলা, আর ওয়াত্তাহলিলুহা তাসলিম, নামাজের তাহলিল হচ্ছে নামাজ শেষ হচ্ছে সমাপ্তি হচ্ছে তাসলিম সালাম ফিরে, তা সহদের সমান বসেই নামাজ শেষ হয়ে যাবে এই কথা ঠিক নয়। নবী করিম কি বললেন, ওয়াত্তাহলিলুহা আত-তাসলিম সালাম ফিরত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাহলে নামাজ শেষ হবে। এখন হানাফি হাস্যকর ফতোয়া শোনেন ভিত্তিন আর সহি হাদিস বিরোধী ফতোয়া, বলছেন যে কোন ব্যক্তি ওয়াইন তাকাল্লামা ফি সালাতিহি সাহিয়ান আও আমেদান বাতালাত সালাতু, বলছে যে কেউ যদি ইচ্ছা করে অথবা ভুল করে কথা বলে নামাজের অবস্থায় নামাজ বাতিল হবে, কথা ঠিক এটা। তারপরের মাসলা শুনেন, ওয়াইন সাবাকাহুল হাদাসু বাদামা কাদা কাদরা তাশাহুদে তাওয়াদ্দা ওয়াসাল্লামা, ওয়াইন তাআম্মাদাল হাদাসা ফি হাযিহিল হালাতি আও তাকাল্লামা আও আমালা আমালান ইউনাফি সলাতা তাম্মাত সলাতু। আরবি পড়ে দিলাম, বাংলা তরজমা আমি না করে তার পড়াটা শোনাই আপনাকে। বলছেন যে যদি যদি কারো তাশাহুদ পরিমাণ বসার পর উজু নষ্ট হয়ে যায়, উজু কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নষ্ট নিজে থেকে করেনি, ফুস করে বেরিয়ে গেছে, মানে অনিচ্ছাকৃত বেরিয়ে গেছে, নষ্ট হয়ে যায়, তাহলে উজু করে এসে সালাম ফিরবে, তাহলে নামাজ এখনো হয়নি, অনিচ্ছাকৃত যে বেরিয়ে গেল, ইচ্ছা করে বেরোলে না, ইচ্ছা করে এক্সিট করতে হতো, মানে দুষ্টামি করে এক্সিট করতে হতো, ভালোভাবে আমি ইচ্ছা করিনি তারপরে বেরিয়ে গেল, কাজ হবে না। বলছে যা উজু করে এসো, আর উজু করে এসে নামাজ আবার দৌড়াইতে হবে না, কি করতে হবে, শুধু এসে বসে সালামটা ফিরে দাও হয়ে গেল। হ্যাঁ, বলছে উজু করে এসে সালাম ফিরাবে, এটা তো মাসলা হইল, এটাও ভিত্তিহীন ফতোয়া। তারপরে শুনেন, তারপরে এটা আরো হাস্যকর, যদি কেউ এই অবস্থায় স্বেচ্ছায় উজু নষ্ট করে, উজু নষ্ট হয়নি, দিয়েছে দিল একবারে, বাই সরবি না, দিব কোদ দিয়ে সরাবো, এইরকম কিছু। আচ্ছা, শুধু বাই সরার সাথে না, বাই সরা একটা ফতোয়া, আর একটা হচ্ছে যে পাশের লোকের সাথে ভাই কেমন আছেন সালাম আলাইকুম, টান দিয়ে চলে গেল, আত্মাহিয়াতের সমান বসেছে না, সালামও ফিরবে না, ওটাও সালাম দেওয়া নয়, কথা বলা, তাশাহুদের সমান বসা হয়েছে, বসার পরে বলছেন জামান ভাই কেমন আছেন, নামাজ শেষ, এটা কাউকে বললি হয়, হ্যাঁ ইচ্ছা করে নামাজ খতম করতে হবে, অথবা বলছে ইমাম সাহেব বড় লম্বা হয়ে গেল গেলাম, নামাজ হয়ে গেল, হানাফি মাজহাবে নামাজ হয়ে গেল, হানাফি মাজহাবে নামাজ, কিতাব পড়ে শোনাচ্ছি, শোনেন কোন বাড়াবাড়ি কথা না, কারণ আল্লাহ পাক বাড়াবাড়ি কথা যেন না বলে। যদি কেউ এই অবস্থায় স্বেচ্ছায় উজু নষ্ট করে বা কথা বলে, স্বেচ্ছায় উজু নষ্ট করলো মানে উজু নষ্ট করে যেগুলি কারণ আছে সেগুলি করলো, অথবা কথা বলে দিল নামাজের অবস্থায় কথা বললো, যেমন বললাম উদাহরণস্বরূপ এরকম কোন কথা বললো, মোবাইলের যুগ আজকাল, মোবাইলে দেখছে যে ভাইব্রেশন বা রিং হচ্ছে, আর দেখছে আমার আত্মীয়ের সমান বসা হয়ে গেছে, আত্মীয়ের পড়া হোক আর না হোক বসা হয়ে গেছে, মোবাইলটা বের করেন আর বের করে আসছে আসছে, নামাজ হয়ে গেল, স্ত্রী টেলিফোন করছে হোম মিনিস্টার আসছে আসছে, ব্যাস যথেষ্ট, বা মোদির আছে খালাস যাই যাই চলবে। তো বলছে যে অথবা নামাজের পরিপন্থী কোন কাজ করলে, নামাজ বিরোধী যে কোনো কাজ করেন আপনি, যেটা নামাজে জায়েজ নাই ওই রকম কাজ করে নেন, আত্মহাতর সমান বসা হয়ে গেছে তখন, তাহলে তার নামাজ পূর্ণ হয়ে যাবে, তার নামাজ কি হয়ে যাবে, ইচ্ছা করে করলে নামাজ পূর্ণ হয়ে গেল, আর অনিচ্ছাকৃত যে ফুস করে আপনি ইচ্ছা করেন আর বেরিয়ে গেল, তাহলে কি হলো, নামাজ হলো না, উজু করে আসো, এসে একটু বসো সালাম ফিরো, তাহলে নামাজ হবে, ইচ্ছাকৃত করতে হবে। শেষখানে একটি মজার গল্পের দিকে ইশারা করছি, গল্পটা খুব বড় আছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী যে ভারত দখল করেছিলেন, ভারতে গিয়েছিলেন, অনেকবার গুজরাটে গিয়েছেন, সোমনাথ মন্দির আক্রমণ করেছেন, আফগানিস্তানে ছিলেন, উনি হানাফি মজাহের লোক ছিলেন, তো হানাফি মজাহ থেকে ওনাকে টানার জন্য এক আলেম তদবির করল, ওইদিকে হানাফিরা টানে যে না এত বড় সুলতান বাদশাকে যদি আমাদের সাথে রাখতে পারি আমাদের কাজ হবে, আর সাফিরা সাফি আর হানাফির খুব লড়াই তখন দ্বন্দ্ব চলছিল, সাফি আর দুদিকে মজাপন্থী, আফগানিস্তানে এইসব এলাকায় খুব দ্বন্দ্ব, টানতে পারে কে, সাফি মজহাবের যে একজন আলেম ছিলেন খুব মানে পটু বিচক্ষণ এগুলো পড়াশোনা, উনি বললেন হজরত আপনি বাদশাহ নামদার, আপনাকে বলছি যে আপনাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আমি একবার হানফি নামাজ পড়ে দেখাবো, একবার সাফি নামাজ পড়ে দেখাবো, যেই নামাজ আপনার পছন্দ হয় সেই মজহাব আপনি গ্রহণ করুন, আপনার ইচ্ছা এখন। তারপরে হানাফি নামাজ পড়ে দেখালেন, হানাফি নামাজ শুরু করলেন, প্রথমে বলেন কি দিয়ে শুরু করবেন, প্রথমে যতগুলি আছে, যতগুলি আছে, হ্যাঁ শুরু করলেন। আচ্ছা, শুরু করার সময় তকবীর না, আরবিতে তকবীর না, শুরু করলেন ফার্সি ভাষায়, কেন? কারণ ও আলেম তো ফার্সি ভালো করে জানেন, আফগানিস্তানের লোক, ইরান এলাকার লোক, আল্লাহ বুজুর্গ তার আস আচ্ছা, তার আগে আবার ওগুলো তো বলিনি, তার আগে শরীরে এক দেড়হাম বরাবর পায়খানা লাগিয়ে নিয়েছে, আর গন্ধ ছড়া ছাড়া মাছি ভ্যান ভ্যান করে বসছে। তারপরে চার ভাগের এক ভাগ কাপড়ে গরুর পেশাব লাগিয়ে নিয়েছে, মাছি খালি ভ্যান ভ্যান ভ্যান করছে আর গন্ধ ছড়াচ্ছে। উজু করেছেন নবিজ দিয়ে, মানে নবিজ বলে যে খেজুর ভিজিয়ে রেখে যেটা রস হবে তা দিয়ে হানফি মাঝাব উজু চাইছে, ওই দিয়ে উজু করেছে, শরীর আঠা আঠা হয়ে মিষ্টি হয়ে আছে, তার মাছি দৌড় দিয়ে মাছি চলে এসছে, মাছি খালি মাছি দিয়ে খেয়ে নিয়েছে, এই নামাজ শুরু করেছে। তারপরে সুরা ফাতিহা ফার্সি দিয়ে, সুরা ফাতিহা পড়লো না, ফার্সি দিয়ে ফার্সি তর্জমা পড়লো সুরা ফাতিহা, এই তাড়াহুড়ার নামাজ। কারণ ওতে তো তাদিল আর কারণ ইতমেরান দেখলেন যে ছয়টা ফরজ চোদ্দটা ফরজ নেই, ইতমেরানের সাথে নামাজ টান্স বড় ফরজ নেই, এই দেখছেন হানাফি মসজিদের নামাজ রুকুতে যাচ্ছে দাঁই করে উঠছে, দাঁই করে রুকু থেকে উঠে দাঁড়িয়ে সোজা হবে না, এক দাঁই করে একবারে টান দিল শেষ দেয়, ওইভাবে নামাজ তাড়াতাড়ি করে পড়ে আর শেষখানে শেষখানে বসে দিল জোরে কোঁত একবারে, দিয়ে হাওয়া খারিজ করে দিল, বলে বাদশাহ নামদার নামাজ শেষ হয়ে গেল হানাফি নামাজ। বলছে এখন সাফি নামাজ দেখা, বলছে বাদশাহ নাম্বার সাফি নামদার, যদি সাফি নামাজ পড়তে হয় তাহলে আমাকে গোসল করে আসতে হবে, কারণ আমার শরীরে পায়খানা লেগে আছে এক দিরহাম, আর রোবো সব চার ভাগের এক ভাগ কাপড় আর গা তো গরুর মুতে ডুবে আছে, আমাকে গোসল করে আসতে হবে, গোসল করে আসতে, গোসল গোসল করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু একবার হইল, সুন্দর করে নামাজ পড়ে ইতমিনানের সাথে তাদিল আরকানের সাথে নামাজ পড়ে আত্মায়াত পড়ে দুরুদ পড়ে, দুরুদ পড়েনি কারণ দুরুদ ওদের কাছে জরুরি নাই, একদার তার আত্মায়াত পড়েনি, আত্মায়াত পড়লেন, দরুদ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, সালামও ফরজ সাফি মাযহাবে, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন বাদশাহ নামদার আপনার মর্জি, এই নামাজ নেবেন না ওই নামাজ নেবেন, সেই নামাজ আরে ওই নামাজ কি নেবো, মাছি ভ্যান ম্যান করছে আর তোমার গন্ধ থাকা যায়, ওই নামাজ আবার কেন নিতে যাবো, ওই নামাজ নেবো না। সেই দিন থেকে সুলতান মাহমুদ গাজনবী হানাফি মাযহাব বাদ দিয়ে সাফি হয়ে গেলেন। এই যদি এটি মানে কিসটি কোন ভিত্তিহীন কিসা নয়, মানে কিসা কাহিনী উপন্যাসের মতো না, এই কিসা একটি কিতাব রয়েছে হাকিকাতুল ফিকহ, উর্দু ভাষায় রয়েছে কিতাবটি হাকিকাতুল ফিকহ, ওই কিতাবে উল্লেখ করা হয়েছে এবং তাতে বরাত দেওয়া হয়েছে যে কোন কিতাব থেকে নকল করেছেন, সেই জামানা সুলতান মাহমুদ গাজনবীর জামানায় বা তারপরে জামানায় যেসব কিতাব লিখা আছে সেই কিতাবের বরাত দিয়ে ঘটনাটি উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, সহিহ শুদ্ধ নামাজ যেন আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন, অন্ধ গোঁড়ামি আল্লাহ পাক যেন আমাদের দূর করে দেন, আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করার অনুসরণ করার আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক যেন আমাদেরকে যেখানে রাখেন সহিহ সালামতে রাখেন, আমাদের ঈমানের জানমালের সবকিছু আল্লাহ যেন হেফাজত করেন, আমাদেরকে ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে জালেমদের জুলুম অত্যাচার থেকে যেন আল্লাহ নিরাপদ রাখেন, আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন, আমাদের ভাইদেরকে যেন সুস্থ রাখেন, সহিহ সালামতে রাখেন এবং সহিহ সালামতে আবার গন্তব্যস্থানে যেন ফিরিয়ে নিয়ে আসেন, ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। بسم الله الرحمن الرحيم عم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع